No. শ্রীগুরুনিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে নিতায় গৌর হরি ওম নিতায় গৌর হরি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ সংসার সকল্যাণ গুণার নবস রোমাঞ্চকম্পাশ্রু তরঙ্গ ভাজ শ্রী বিগ্রহ ধর নিত্য নার শৃঙ্গার কণ মন্দির মার্জনাদ যুক্ত ভক্তাংশ নিজুঞ্জপি চতুর্বিদ শ্রী ভগবত প্রসাদ সাধন্য তৃপ্ত হরিভক্ত সঙ্গ কৃত্যৈব তৃপ্তি ভজত সদৈব শ্রী রাধিকা মাধো বয়র পার মাধুরী জলীলা গুণ রূপ নাম প্রতীক্ষা নয়াস দনল লোপ নিকুঞ্জ যোন রুতি কেলি শীত যা জালি ভিজ তত্রাতি দাক্ষাত দতি বল্লবস্ সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্র রুক্তস্ততা ভাবতয়েব সদ্ভি কিন্তু প্রভুরিজ প্রিয়েব তস্ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদ গতি কুতয়পি ধ্যং স্তুবং স্তস্ব যশ শ্রী সম্ভ ব্রাহ্মে মোহরতে প্রটতি প্রযত্ন যস্তেন বৃন্দা বর্ণনাত সাক্ষাৎ সে হরে মনে রহরে সে মাথানটা পরে দিবেন, আগে দিবেন না, মাথানটা পরে দিবেন। উঠ উঠ গোরা চাদর উনি সে পোহাই ল, নদীয়ার লোক সব জাগিয়া বৈঠ নিদ্রা যাগে গৌর গুণ মনে, অরুণোদয় ভেল কমল প্রকাশ মধু কর কোমদিনে পর জোর করি কহে বাসুদেব ঘোষে, যাও হে গোরা নিশি অবশেষি, জাগিয়া বসিলেন প্রভু রত্ন সিংহাসনে, শীত জলে কইল দাস মুখ প্রক্ষাল, অদ্বৈত জাগিয়া নেতা রন্দের জাগা, খালিয়া দাস বসনে মুছা, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতা, অদ্বৈত চন্দ্র সভার বালাই যায়, পারিষদ গণ সব মিলল গৌর গুণ গায়, শ্রীনিবাস হরি দাস প্রভু নিছনি লইয়া আবেশেনা চয়ে প্রভুর বদন হিরিয়ান মুকুন্দ শ্রীমল হরি আনন্দে বিভুদেব ঘোষে হরে শুকের নাহি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলসের আস্বাদন করি নব যুব যুগল রাধা গোপীনাথ মধুর রাস লীলা অবসানে হেমাম্বুজ কুঞ্জ আলোক করে কত সুখে শয়নে আছে আহ মরি মরি কি বা শোভা সেজাপুরি ও কিশোরী সরে ও কুসুমা সেজা আমার শোক মায় শোকময়ী কত সুখে শয়নে আছে নিকুঞ্জ মন্দির আলো করে রাস রসে মেশি জেগে জন হিয়া হিয়া জো রে গো অধর অধর ধরে বুঝে বুঝে বন্ধ রণয়েক ছন্দ গুন্দন কনয়াজ ঋত নীলমণি জন সৌদামিনি চাঁদে চাঁদে কমলে কমলয় কমেলি ঠাই করে গেলি শিখি কোড়ে ভুজঙ্গিনী নাহি দুঃখ শ কই নাহি ভাগে কাম কামিনী কো ঠাই নাহি জাগে কলহ কয়ল বহু রসনা বসনা বিধি মিলাবল দুহ হইল মগনা সুরহের কুমদম উদিত নাই ভেল জ্ঞান দাসে কহি দোহার অদ্ভুত কে দেবী জাগল সকল সখী গণ মেলে চলে গেলে রতন পালঙ্ক পর সুতি রহ দুগুজন অতিশয় আলস ক্ষণ দো দোহক বিগলিত বেণী চারুষিকি চন্দ্রক শুক শয়ন ভঙ্গ ভয়ে সকী গণ অবিকা দেয় বহু গারি ইহ শুক রাজনীত প্রীতে ভেল তোহারি অনিশি অবশেষে ক মলয়াধবি কশল দশ দিশ অরুণিত মন্দ জাগ অবরচয়িতে উদ্ধব দাস হিয়া ধন্য কানন দেবতী হেরি নিশি অবসান শিলা দিজ কুলে করাইতে গান সারি শোকে কয়েকে দোখে জাগাও তরিতে রায় কান জাগাইতে নাকি মননীতে বানরি গণ পুন করলয়া দে করিতে শবদ কর নিশি অবশে শুনাইতে কি হবন দেবতী বানন ভরে আয়ো ঠল মহার যেতে ইচ্ছ না নিশি পরভা মাধব দাস শিরে দেবলহা জাগ হো বৃষ ভানু নন্দিনী মহানা যুবা রাজে রাজে কিবা গোকুল যুব রাজে জাগো জাগয়কে গোপীনাথ জাগো রাধা সময়ে উদয় হলি তোর তোর প্রাণ কি করুণা নাই অসময়ে উদয় হলি বলি তোর প্রাণ অকরুণ পুন বালয়রুণ অকরুণ উদিত মুদিত কুমদ বদন চমকি চম্বি চন চুরি পদ মিনি কষদন সাজে কি জানে সজনে রজনে ভোর ঘোগনা ঘোষত ভোর কত যা দামিনী জি তো দামিনী, দামিনী তুললাজে ফুকার তহত সক সবলক সুকসারি কপি কোকাকুলি নিধুবন ভরি গাজে গলিত ললিত বসন সাজে চকুর করু চোর কুচ যৌর কমাঝে তড়িত জড়িত জলদ ভাতি দোকে সুকে সুতি রহল মাতি যিনি ভাদর রসবাদর পরমাদর সে জি বর যকুল জল জনয়নী ঘুমল বিমল কমল বয়ানী কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহিতে জি টুটল কিয়া ফুল ধন গুণ কিয়ে রতিরণে ভেল তুন শুনা সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভয়ে ভাজে বিপতি পড়ল যুবতী বৃন্দ গুরুজন জাগি কহব মন্দ জগদানন্দ সরস বিরস অরসবতী রস রাজে সারে সুখ দুঃখ জনে জাগিয়া বিহালে কে সারি নিশি আছে থরি কেমনে জাগাব কুঞ্জে কিশোর কিশোরী সারি বলে শুক তুমি ডাক উচ্চ স্বরে প্রবল পবন বহু কুঞ্জের ভিতরে চড়ালে বসি শুকা করে চাড় ধনি ধনি শনি জাগিলেন রাধা বিনোদিনী এতে কহে সুখ বড় দুঃখ দিলে, তমালে কণ কলতা কেন ছাড়াইলে, উঠিয়াছে বিনোদিনী হেরি সে সরজনী, চমকিয়া চারিপানে চায় ধনী আমার, প্রভাত দেখিয়া ধনী মনেতে সংকোচ মানি, পদ চাপি বধুরে যা গায়, অয়ুটহীনা গরবর আলিশ পরিহর, চেতন বধুকে দারুণ গোকুলের লোকে হেন বেলা হয় যদি দেখে, ও কি বলি বলিব ব তোমার ওই চাঁদ মুখে কাজল সিন্দুর লখে, দেখিলে কো রিবে উপহাস বধুহে, বিষম গোকুলের মাঝে পাইবে দারুণ লাজে, হের আইস মুছাই নিজ বাসি, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে মুই কুলের কামিনী বধুহে, হেন মনে করি ভয় পাছে কুলে কালি হয়, লোকে পাছে বলে কলঙ্কে নিয়ে, এই তো গোকুলের লোকে কত কথা বলে মুখে, অন্যান্য দিনই পরমাদ করে বধুকে, যদি দেখে তোয়ার সঙ্গে হইবে কেমন রঙ্গে, কি রহিতে দিবে ঘরে, আমি আর বলিব কি না পারিয়া বিদায়িনী, সকলি গো চরণ পায় বধুকে, এই যদু নন্দনী বলে দুহু ভাসে প্রেম জলে, লোরে দুহু দেখিতে না উঠল নাগর বর নিদে, ও নিদে রয়ালি সে হাসি এক সুখি বাসি করে দিল, বাসি বেস পেয়ে নাগ পরশিত ভেল, জ্ঞান দাসে কহে লীলার বলি হরি যায়, জ্ঞান নিগমদ চন্দন বেশ গেল দূরে, নয়নে কাজল গেল স্মৃতির সিন্ধু, যতনে পড়াও মোদে নিজ আবরণ, সঙ্গে করে লয়ে চল বঙ্কিমলোচন, ও তোমার অঙ্গের পীতবাস দেহ মোরে পরি, ওভ করি বাধক পা এলাইয়া কবরি, তোমার গলের বনমালা দেহ মোর গলে, তোমার প্রিয় সখা বলো সুদাইলে গোকুলে, ও তোমার হাতের মোহন বাসি দেহ মোর হাতে, গোকুলের পথে যাব বাসি বাজাইতে বাজাইতে, রামানন্দে বলে এমন প্রীতি, ব্যগ্র হরিণ যেমন একত্রে বসতি, সখী গণ কয়কে শোন না কথা সাজো বেসলেই ধায় ওরে নি জয়াচরে রায় মুখ মোচই মাধব সিন্দুর দেবল শীতে কত যতন করি উড়পড়লে কই মৃগমদ চিত্রক পাতে মণিময়ন পুর চরণে পড়া বল সাজিব দণ ভরি দেবল তাম নিছনি তনু আপ না নয়ন কয়ঞ্জন করল সুরঞ্জন চিবু কহে মৃগ মদ বিন্দু চিবু কহে মৃগ মদ চরণ কমল পট যাব কলে কই কহব দাস গো বিন্দ সে সরজনী কুসুম সে যে বৈঠল দুঃখ জাগি হল সে অবসর হল সহজে চতুরা সব সখী গণ মিলল সময় জানি নিরকত দোহার বদন কমল দিবস সকল মানি শ্রীরূপ মঞ্জুরি শীত বাড়ি দোহার বদনে দিল বিরতি মঞ্জরি পাতল চিরে বদন মুছাই দিল লবঙ্গ মঞ্জরি পুষ্পমালায়নি দোহার গলে পড়াইল অনঙ্গ মঞ্জুরি মিষ্টান্ন দিয়ানি দোহার সন্মুখে দিল মিষ্টান্ন ভোজন করি তো ভোজন তামুল সেবন করি শ্রীগুণ মঞ্জুরি লইয়া আরতি ফকির করিতে ধরি রতন প্রদীপ ভিত সমজুত ধূপায় গুরু জালি সকি গণ মেলি আরতি করত ঘন দেয় করত ললিতালে কাঞ্চন ঝারি দেবত নিরধারি মঞ্জরি গণ মঙ্গল গাওত আমার রায় কানু মুহরি মঙ্গল আরতি কুসুম বরিষে কুমারী জয় জয় বৃষভান কুমারী জয় গিরি বড়ধারী উপজলগত রস প্রসঙ্গ সর সর বসরঙ্গ নিরকত দোহার চরণ কমল আমার গোবিন্দ দাস ভিঙ্গ জয় জয় রাধে জয় জয় মাধব দৈতে গো মন্ডল মোহিতে জয় জয় রাধে জয় জয় মাধব দৈতে দন বেছি পরি নিষ্কুট বৃন্দ বিপিনেছি নব শশিলে কি ললিতা সখী গুণ রমিত বিশাকে করুণা ভরি সনক সনাতন পরিণীত চরিতে জয় জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে। ঠাকুর হামারে নন্দ পিলালা, ঠাকুরানী শ্রীমতী রাধে, এক পালং মে দুখ জন বৈঠল, দুহমুখ সুন্দর সাজে, রাতুল চরণ মণিময় নপুর, রুণজন রুণজন বাজে, শ্যামগলে বন মালা বিরাজে, রায়গলে গজমতি সাজে, শ্যাম শিরে ময়ূর পুচ্ছ, রায় শিরে স্মৃতি সাজে, শ্যাম পড়েছে পিত বাস, রায় নীলম্বরী সাজে, ভুবন মোহন সন ভুবন মোহিনী আমা, একাশনে বিরাজে, শ্রী বৃন্দাবন মে কুসুম কাননে, ভ্রমরা হরি গুণ গাওয়ে, বিবাহ ভ্রমরি রাধা গুণ গাওয়ে, শ্রী বৃন্দাবন মে নিকটে যমুনার, মুরলী তান শুনাবে, সুচারু বয়ানে বঙ্কিম নয়নে, তেরো তেরো চাহনি সাজে, চাচর চিকুর ময়ূর কণ্ঠিত, কুঞ্চিত কেশ বিরাজে, সারি সুখ গানে করে তমালেরি তালে, তপন তনয়া মোহন মুরলী, শুনিও জানবই চলে, ময়ূর ময়ূর নাচে, কোকিলের ধ্বনি, মনোহর করত নিবেদন, আমায় দয়া কর শ্রী রাধে, দয়া কর শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় শ্রী রাধে।

কি গণ চলাই না পা অতিশয় ভেলা বিষয়। দাসগণ করে সেবন দুঃখিয়া বৈষ্ণব দাস সদাই করে অভিলাষ সেবি বসে ওরা গাছর নিয়ম করে সদা ডাকে রাধে রাধে গ Thank you. আমার ও প্রাণ কিশোরে একবার দেখা আমার প্রাণ কিশোরে ওগো কোথায় গো প্রেমময়ী রাধে রাধে ওগো অপার করুণাময়ী রাধে রাধে ওগো মহাভাব স্বরূপিণী রাধে রাধে ওগো বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে রাধা কুণ্ড বিহারিণী রাধে রাধে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে রাধে ওগো বৃষভানু রাজনন্দিনী রাধে রাধে ওগো রাস রস তাণ্ডবিনী রাধে রাধে গোসাই নিয়ম করে সদায় ডাকে রাধে রাধে রাধা কুণ্ড তীরে বসে ডাকে রাধে রাধে ওগো যাবট পানে চেয়ে ডাকে রাধে রাধে ওগো অপার করুণাময়ী রাধে রাধে ওই অপার করুণাময়ী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আমার ধর্মে কথা হচ্ছে।